بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال المؤلف رحمه الله: وعن النواس بن سمعان رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم، فقال: البر حسن الخلق، والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس. أخرجه مسلم. نواس بن سمعان رضي الله عنه برنكرن আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, আনিল বিররি ওয়াল ইসমি, নেকি সম্পর্কে এবং গুনাহ সম্পর্কে। নেক কাজ কোনটি, কোন কাজ করলে নেকি হবে আর কোন কাজ হলে পাপ হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো, নেক কাজ হলো সৎ চরিত্র, সুন্দর চরিত্র। আমরা চরিত্র কাকে বলি? সাধারণত আমরা মনে করি একজন আরেকজনের সাথে ব্যবহার, তাই না? নৈতিক গুণ। আচ্ছা, যদি তার ব্যবহার ভালো না হয় তো বলবেন চরিত্র ভালো না। আচ্ছা, একজন লোক যদি ভালো কাজ করে, হাদা মাশাআল্লাহ ভালো, অশ্লীল কাজ করলো, বলবেন এটার নৈতিক গুণ ভালো না, বলি কিনা আমরা? তাহলে চারিত্রিক গুণ আর নৈতিকতা এটা হচ্ছে ব্যাপক। নেক কাজ, যে কাজই ভালো তাকেই বীর বলা যেতে পারে। আর হুসনুল খুলুক বলা হয়েছে, আল খুলুক, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ কি, তিনি উত্তরে বলেছিলেন: কানা খুলুকুহুল কুরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ হচ্ছে কোরআন। আচ্ছা, এবারে দেখেন তো, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআনই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ। বলেন সুবহানাল্লাহ। তাহলে চারিত্রিক গুণ বলতে শুধু বস আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, এটাই নাকি? না, আল্লাহ পাকের যাবতীয় বিধান পালন করা সবই সামিল। কোরআন একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় বিধান মৌজুদ। হয়তো কোরআনের তাফসীর, ব্যাখ্যা হাদিসে, কিন্তু আসল কি? কোরআন। তো আল বিররু হুসনুল খুলুক। আচ্ছা, মানুষের সাথে সদ্ব্যবহার করা। একজনের সাথে আপনি মৃদু হাসি দিয়ে সাক্ষাৎ করলেন, খুশি আনন্দিত চেহারা, এটাও সচ্চরিত্র। আল্লাহর পথে অথবা দান দক্ষিণা করলেন, সচ্চরিত্র। হাত প্রশস্ত রাখলেন, সচ্চরিত্র। আরেকজনকে কষ্ট দিলেন না, কষ্ট দেয়া থেকে বিরত থাকলেন, সচ্চরিত্র। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সে যার হাতের অনিষ্ট থেকে আর জিহ্বার অনিষ্ট থেকে মুসলমানগণ নিরাপদ থাকেন, সে হল প্রকৃত মুসলিম। অর্থাৎ তুমি জিহ্বা দিয়ে কাউকে কষ্ট দেও না, হাত দিয়ে কাউকে কষ্ট দেও না, এটা হচ্ছে সচ্চরিত্র। আরেকজনকে গালিগালাজ করো না, আরেকজনের গীবত করো না, আরেকজনকে তুচ্ছ ভাবো না। আছে কিনা এরকম মানুষ? এমনি ভাবে যে স্থানে যেভাবে বসার সেভাবে বসা, এটাও সচ্চরিত্রের অন্তর্ভুক্ত। ঠিক না, ঠিক বুঝতে পারছেন? যেখানে যেভাবে বসা উচিত সেখানে সেভাবে বসা, চলাফেরা ওই রকম করা যেভাবে চলাফেরা করা মানুষ মানুষের কাছে ভালো, মানুষ ভালো ভালো বলে এরকম চলাফেরা করা। আপনি যখন হাঁটবেন এরকম করে ধম্ব ভরে হাসবেন না, হাঁটবেন না, অহংকারী হয়ে হাঁটবেন না। যতই আপনি পয়সাওয়ালা হন না কেন, যতই আপনি বড় গুণী হন না কেন, যতই আপনার ইজ্জত বেশি হয় না কেন, আপনি এরকম বুক ফুলিয়ে হাঁটবেন না। ওলা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে দম্ব ভরে হাঁটো না, চলাফেরা করো না, বসার ক্ষেত্রে এরকম। আচ্ছা, একজন আপনার সাথে কথা বলছে, আপনার কথা শুনছেন কিন্তু আপনি তার দিকে তাকাচ্ছেন না, এরকম বুঝে নিন তোমার কথা আর কি, ভ্রূপক্ষেপে নাই, এরকম হয় কিনা? না, এটা সচ্চরিত্রের গুণ না, এটা এটা হচ্ছে অসচ্চরিত্রের গুণ। তো আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সচ্চরিত্র, বুঝলেন? আবার বলা যেতে পারে, আল্লাহর বিধিবিধান পরিপূর্ণরূপে মানা এটাও সচ্চরিত্রের অন্তর্ভুক্ত, এটা হলো ভালো গুণ। ব্যাখ্যা তো করা যাবে না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করছি সচ্চরিত্র সম্পর্কে বুঝাবার জন্য, নাইলে গোটা কোরআনই সচ্চরিত্র। বলেন সুবহানাল্লাহ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সচ্চরিত্রে চরিত্রবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ এসেছে বা আসবে? রব্বুল আলামিন তাকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন মহান চরিত্রে চরিত্রবান। কিন্তু মক্কার মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, বলতো কি না? তো আল্লাহ কি বলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতো, তো আল্লাহ বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তুমি তোমার রবের ইহসান আর দয়া তুমি পাগল নও, মজনুন নও, আর তোমার জন্য অসীম প্রতিদান রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই প্রতিদান জারি, দেখেন তো কিয়ামত পর্যন্ত কত উম্মত আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সবাই নেক আমল করবে, বুঝতে পারছেন? আর সবার সমান সওয়াব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। সত্য না মিথ্যা? সন্দেহ আছে? যদি আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যদি কেউ কোন নেক কাজের পথ, নেক পথ দেখিয়ে দেয়, তারপরে এই পথে পথ দেখে যারা চলবে, যে পথ দেখালো রব্বুল আলামিন এদের সকলের সমান সওয়াব রব্বুল আলামিন ওই পথ দেখালো যে ব্যক্তি তাকে দান করবেন। তাহলে বলেন তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে কি তিনি সৎপথ দেখাননি? তাহলে আমরা যত আমল করব সুবহানাল্লাহ, সমস্ত আমলের সমান সওয়াব পাবেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণ বলে তার শেষ করা যাবে না, সংক্ষিপ্ত কিছু ইঙ্গিত। আচ্ছা, এরপরে আসেন তো বীর, বুঝলেন নেকি কাকে বলে? সব কিছু এর অন্তর্ভুক্ত। হুসনুল খুলুক বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সচ্চরিত্র, ভালো আচরণ করা সচ্চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই সাদাকা, আপনি হালাল কামাই করবেন তাও সাদাকা, আপনি খাবেন হালাল কামাই করে তাও সাদাকা, বলেন তো, আপনারা আপনি যদি না খান তাহলে আল্লাহর ইবাদত করতে পারবেন? দুনিয়ায় চলাফেরা করতে পারবেন? তো আপনি যে খাবেন তাও সদকা, আপনি যে পড়বেন তাও সদকা, হালাল কামাই করবেন তাও সদকা, বাচ্চাদেরকে স্ত্রীকে খাওয়াবেন, মা বাপকে খাওয়াবেন সদকা, একজন আরেকজনকে বন্ধু বন্ধুকে খাওয়ালো উদ্দেশ্য ভালো সদকা, ঠিক না? ঠিক, এই জন্য ও হেতু ঢং তামাশা করে সময় নষ্ট করবেন না, পয়সাও নষ্ট করবেন না, নিয়ত খালিস করে কাজ করুন, বুঝছেন? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আজরা লিমান লা হিসবাতালা, ওই ব্যক্তির সওয়াব নেই যে সওয়াবের আশা রাখে না। তাই আমাদের উচিত আমরা প্রত্যেকটি কাজ করব, ভালো কাজ করব আর সওয়াবের আশা রাখবো, তাহলে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। এরপরে ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা, গুনাহ হলো তা যাতে তোমার মনে, যে ব্যাপারে তোমার মনে সন্দেহ দেখা দেয়। সব জিনিস কিন্তু ফতোয়া দিতে হয় না, আপনি নিজেই বুঝেন এটা, আলেম হয়তো আপনার বক্তব্য শুনে ফতোয়া দিয়ে দিয়েছে, আপনি যা বললেন সে অনুযায়ী ফতোয়া দিয়েছে, তার তো দোষ নেই, দোষ আপনার, আপনার হয়তো ভিতরে ফাঁক আছে, আপনি বললেন একটা আর ভিতরে আরেকটা, তো বলেন তো এটা হলো? তো আমার নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসমু মা হাকা ফি সাদরিকা, তোমার মনে যে ক্ষেত্রে সন্দেহ দেখা দেয় তাই হচ্ছে গুনাহ। وكرهت ان يطلع عليه الناس, আর তুমি একে অপছন্দ করো, যেন লোকজন আরেকজন যেন তোমার এই কাজ দেখবে একে তুমি অপছন্দ করো, এরকম হয় কিনা? আপনি এমন একটি কাজ করলেন অমুক যেন না দেহে, আর এর অন্তর্ভুক্ত হচ্ছে উপস্থিত সময়ে সিগারেট, ঠিক না? ঠিক বলেন, একদম জিন্দা প্রমাণ। ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক আও ফি সাদরিক وكرهت ان يطلع عليه الناس, তুমি লুকিয়ে লুকিয়ে গোপনীয়তার সাথে সিগারেট খাও, যেন অমুক আলিম না দেখে, অমুক ব্যক্তি যেন না দেখে, ভালো লোক যেন না দেখে, এটা সত্য বললাম না মিথ্যা বললাম? বলেন তো, আপনি কিরকম সিগারেট খান? আর কিসের দলিল লাগে, আর কি দলিল লাগে নাকি? এটি তো যথেষ্ট। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিষয়ে তোমার মনে সন্দেহ জাগে আর তুমি অপর দেখুক এটাকে তুমি ভালো না পাও, এটাই হচ্ছে গুনাহ। স্পষ্ট কিনা? অনেক ব্যাপারে আপনি জানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এক দুই ব্যাপার না, উদাহরণ আমি কিছু দেব না এখানে। আপনি জানেন আলিমকে জিজ্ঞেস করলেন, ওই আলিম আপনার বক্তব্য শুনে বলে এটা জায়েজ, বক্তব্য আপনার কথা শুনে আপনার ভিতরে আছে ফাঁক আর একটা, ওইটা তো আলিম জানে না, তো বলেন তো জায়েজ হবে? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, যাতে সন্দেহ আসে তা পরিত্যাগ করে যাতে সন্দেহ নাই তা গ্রহণ করো। কথা বুঝছেন? সন্দেহ যুক্ত জিনিস পরিত্যাগ করো আর যাতে সন্দেহ নাই তা গ্রহণ করো, এটা নবীর নির্দেশ। অতএব বুঝা গেল যাতেই রয়েছে সন্দেহ তাই আমাদেরকে পরিত্যাগ করতে হবে, আর এটাই হলো গুনাহ। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। আল্লাহ পাক আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করুন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার তৌফিক দান করুন, গুনাহ খাতা থেকে বাঁচার তৌফিক দান করুন, সুন্নতের উপর চলার তৌফিক দান করুন, বেদাত থেকে বাঁচার তৌফিক দিন, শিরিক থেকে বাঁচার তৌফিক দিন, সব রকমের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। মৌলানা তুমি আমাদেরকে দুনিয়া আখরাতের কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নেজাত দাও, কবর আদাব থেকে নেজাত দাও। ইয়া মৌলানা তুমি আমাদের উপর রহম করো, আমাদের সন্তান সন্ততির উপর রহম করো, আমাদের মা বাবার উপর রহম করো, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির উপর রহম করো, মুসলমানদের ইজ্জতাবরুর হেফাজত করো, জানমালের হেফাজত করো, মুসলমানদেরকে মুসলিমদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করো। اللهم اغفر لنا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين